السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমাদের শেষ পর্ব কথাবার্তা বলার আদবের যে আলোচনা শুরু করেছিলাম আগে থেকে, ইনশাআল্লাহ আজকে তা শেষ করব। আমরা শেষ করেছিলাম 80 নম্বর আদবে, তার মানে কথাবার্তা বলার কত আদব আছে চিন্তা করুন। 80 নম্বরে গতকাল শেষ করেছি, আজকে হবে 81 নম্বর। 81 নম্বরে হচ্ছে কথায় কথায় কারো ভুল ধরবেন না। কথায় কথায় ভুল ধরা মানে মানুষকে বিরক্ত করার জন্য, মানুষকে ছোট করার জন্য, তুচ্ছ করার জন্য, এরকম ভুল ধরবেন না, ছোটখাটো ভুল যেগুলো। কিন্তু ভুল যদি বড় হয় ধরতে হবে না? হবে না, নাকি বড় হলেও সমস্যা নেই? আপনি দেখলেন একটা লোক শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আজান হইল, নামাজ পড়তে উঠছে না, সেটা একটা ভুল। এই মিয়া তুমি শুয়ে আছো কেন? তবে বলার একটা কায়দা থাকতে হবে। বলার কায়দা হচ্ছে কি, তাকে এমনভাবে বলবেন যেন সে রেগে না যায়। তো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ না মন্দ কাজে বাধা দেওয়ার এ অধিকার আপনার আছে। যখনই আপনি কারো ভুল দেখবেন, সে ভুল যদি বিশাল হয় অবশ্যই সংশোধন করা আপনার জন্য ওয়াজিব। যদি বিশাল ভুল হয়, এমন একটা কথা বলল শিরকি কথা, এমন একটা কথা বলল সেটা বিদাত, তাহলে চট করে আপনি সেটাকে সংশোধন করে দেবেন, এটা বলতে হয় না, এটা বলতে হয়, এরকম কথা বলতে হয় না, বরং এরকম বলতে হয়। এই সংশোধন করার জন্য ভুল ধরা, এটা আপনার মানে আপনার জন্য কখনো কখনো ওয়াজিব, ভুল ধরে দিতে হবে। যেহেতু এক মোমেন অপর মোমেনের জন্য আয়না স্বরূপ, আয়না স্বরূপ মানে কি, আয়না যেমন আপনার চেহারার দাগ দেখিয়ে দেয়, কালি দেখিয়ে দেয়, তেমনি আপনার মোমেন ভাই আপনার চেহারার বা আপনার চরিত্রের যে কোনো কালিমা দেখিয়ে দেবে, বলে ভাই এটা করো না, এটা তোমার ঠিক হচ্ছে না, তুমি এটা করো, তুমি এটা করো না, তোমার এটা ঠিক হচ্ছে না। আর যদি পাপ দেখে কিংবা কাপ দেখে আপনি চুপচাপ থাকেন, দেখবেন অনেক ছেলে বাবা আছে, ছেলের বহু পাপ দেখছে, কিছু বলে না, করছে করবে, ছেলে বয়স করবে, মা আছে মেয়ে পাপ করছে জানে, অথচ মেয়েকে বাধা দেয় না। অনেক দায়ুষ পুরুষ আছে যে জানছে যে তার স্ত্রী পাপ করছে তবুও বাধা দেয় না। দায়ুষ কাকে বলে, দাঁড়ান, দায়ুষ কাকে বলে, আপনি বসে আসেন আছি না, দায়ুষ কাকে বলে কে বলবে? কি বলল স্ত্রী, স্ত্রীর ওপর দিয়ে কথা বলা, তার মানে কি বলতে চাইছেন, তার মানে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীর বিরুদ্ধে কথা না বললে সে দায়ুষ। এমন স্বামী যে তার স্ত্রীকে দেখছে, তার জানতে শুনতে অথবা দেখতে যে তার স্ত্রী পরপুরুষের সঙ্গে মনে করুন টেলিফোনে যোগাযোগ আছে, হাসাহাসি করছে, সামনে কারোর সঙ্গে তার চাচাতো ভাই, খালাতো ভাই, বন্ধুর সঙ্গে নষ্টি ভষ্টি করছে, কিংবা ভিডিও চ্যাট করছে, আজকাল তো ভিডিও চ্যাট নেই তাই না, জানছে যে আমার স্ত্রী অমুকের সঙ্গে ভিডিও চ্যাট করে, আর ভিডিও চ্যাটে কি হয় সেটা সবাই জানে তাই না। তো এই জানা সত্ত্বেও যদি সে তার স্ত্রীকে বাধা না দেয়, সে হল ভেড়া মেড়া আর দায়ুস। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। তার কারণ দায়ুস এমন এক পুরুষ যার মধ্যে ঈর্ষা নেই, আমার স্ত্রী অপরের সঙ্গে নষ্টিভষ্টি করছে আর আমার ভিতরে হিংসা হয় না, ঈর্ষা হয় না, হা হা হা করে হাসছি। অনেক সময় বলে এই দেখো আমার বন্ধু এসেছে, এ দেখো আমি আসছি বাইরে থেকে, তোমরা একটু গল্প করো আমি আসি, এরকম আছে না নেই? আছে, এমনও মা আছে যে মা মেয়েকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, মা তো আর দায়ুষ হয় না, কিন্তু এই শ্রেণীর খবিশ মা আছে যে মেয়েকে এক ছেলের সঙ্গে গল্প করতে সুযোগ দিয়ে বেরিয়ে যায়। আমাকে এক ভাই বলছিলেন যে আমি এক জায়গাতে প্রাইভেট পড়াতাম, আর আপনারা জানেন দেশে যখন কোন ছেলেকে পছন্দ হয়ে যায় কোন কোন কলেজে, যারা যে কি বলে আপনার হোস্টেলে থাকে, কলেজে পড়ে তারপরে মনে করুন কারো বাড়িতে থাকে কিংবা কারো বাড়িতে ইচ্ছা তার ছেলেদেরকে পড়াতে আসে, দেখবো ছেলেটা খুব ভালো, দেখতে শুনতে ভালো, আর শুনল যে বাড়িতে অমক দেশের বাড়িতেও সে বেশ ভালো, আর তার মানেই হল যে রসের নাগর রূপের সাগর, যদি ধন পায় আদর করে করি তারে জামে বাপের জামাই, তো উপযুক্ত আছে। তখন কি করে, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, মনে মনে থাকে। আর মা তখন যখনই ছেলেটা প্রাইভেট পড়াতে আসে, টিউশনি পড়াতে আসে, তখন একটা না একটা ওসিলা দিয়ে বলে তোরা পর, হ্যাঁ আমি আসি, পাশের বাড়ি চলে যায় কিংবা, বুঝতে পাচ্ছেন, তার মানে কি সুযোগটা দেয় যাতে করে ওরা হৃদয়ের আদান প্রদান করুক, পড়তে পড়তে আমার মেয়ে যেন ছেলের সঙ্গে ফেসে যায়, পটে তো পটে যায়, আর যদি বিনা পয়সায় বিয়েটা হয় তো হয়ে যায়। এরা কি, এরা ভেড়ি, এই যে ভেড়ি সুযোগ দিচ্ছে বেটিকে ঘটতে, দোলাভাই এসেছে বাড়িতে, বাড়িতে দোলাভাই এসেছে, এবারে বোন নেই মানে বউ আর কি, শালি আছে, তো দোলাভাইয়ের খেদমতে কাকে দেয়, শালিকে, শালি আমরা সেজে গুজে দোলাভাইয়ের খেদমত করছে, দোলাভাই খাও, দোলাভাই নাও, দোলাভাই যাও সঙ্গে নিয়ে যাচ্ছে, মার্কেটে নিয়ে যাচ্ছে, আপনার ফিল্ম দেখতে যাচ্ছে, তারপর দোলাভাই শালির ঘরে একাকি রয়েছে, মা কিছুই মনে করে না, দোলাভাই দোলাভাই, তেমনি দেওয়ার ভাবির ক্ষেত্রেও এইসব কিছু কিছু মা আছে ভেড়ি, এই মাগুলো সুযোগ ঘটিয়ে দেয়, চোখে দেখতেও দেখে না, চোখে দেখেও দেখে না, বাধা দেয় না, সুযোগ দেয়। এটা কত বড় সর্বনাশ যে আপনার মেয়ে সন্ধ্যাবেলায় একা আছে, একাকিনি আছে বাড়িতে, কোন আপনার মনে করুন ওই মেয়ের খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই, যেই ভাই হোক, কিংবা তার মায়ের ভাইপো, তার মানে কি ভাই হচ্ছে, মামাতো ভাই হচ্ছে, সেই ছেলে এসেছে, এসে বসলো গল্প করছে, বলে আমি তো আমি আমার ফুপুর সঙ্গে গল্প করছি, ফুপুর সঙ্গে গল্প করছে, হঠাৎ করে ফুপু কোন এক ওসিলাতে, আমি মানলাম সত্যি তার কাজ পড়েছে, কিন্তু আমি চলে গেলে এরা দুজন হবে, আর দুজন যখনই হবে তখন তৃতীয় একজন সাথী হয়ে যাবে, সে হবে কোটনা, কোটনা কাকে বলে, দুটি, দুটি কাকে বলে, ওই যে দেখবেন যখনই কোনো প্রেম হয় তখনই মাঝখানে একজন সংঘটক থাকে, আমরা বিয়ের সময় ঘটক বলি না, ঘটক, এই তোকে যেতে বলেছে, এই তোকে তাকে চিঠি দিয়েছে, এই তোকে সালাম দিয়েছে, এইভাবে কি করে দেয়, ঘটিয়ে দেয়, মানে যোগাযোগটা রক্ষা করে, যেমনি মা বেরিয়ে যায় ঘর থেকে তৃতীয় জন এসে উপস্থিত হয় ঘটক হিসাবে, সেটা কি, কে, শয়তান, শয়তান তখন মেয়ের মনে সৃষ্টি করে আকর্ষণ, ছেলের মনে সৃষ্টি করে আকর্ষণ, আমি বলছি না যে প্রত্যেক সময়ে হয়, কিন্তু বেশিরভাগ সময়ে এটা হয়, আর বিশেষ করে সেই সময়ে যদি মায়ের কাজও পড়ে তো মায়ের উচিত নয় ঘর ছেড়ে যাওয়া, যেহেতু ঘরে আর কেউ নেই, মেয়ে আছে এবং ছেলে আছে, যে ছেলে তার মাহারাম না, মাহারাম কাকে বলে, বাদশাহ, যার সাথে বিয়ে হারাম সে হলো মাহারাম, কথা হলো, কি বলতে হবে, আপনার আপনার শালির সাথে আপনার বিয়ে হারাম, এখন আপনার স্ত্রী আছে হারাম, তাহলে কি শালি মাহারাম হলো, মাহারাম কাকে বলে, হলো না, তাহলে মাহারাম কাকে বলে বলতে পারলেন না, একজন বিবাহিতা মহিলা তাকে বিবাহ করা জায়েজ, হারাম, কিন্তু সে মাহারাম না, মাহারাম কাকে বলে, যার সাথে চিরতরে বিবাহ হারাম, কোন সময়ে কোনোভাবেই তার সঙ্গে বিয়ে হওয়ার কোন উপায় নেই, সে হচ্ছে মাহারাম, বুঝলেন, শুধু বিয়ে হারাম বললে হবে না, বিয়ে হারাম তো বর্তমানে বিবাহিত মেয়েকে বিবাহ করা হারাম, বউ থাকতে শালিকে বিয়ে করা হারাম, বুঝতে পাচ্ছেন, বউ থাকতে আপনার বউয়ের ফুপুকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা, এইভাবে মাহারাম মানে সাময়িক মাহারাম আছে। আপনার ভাবিকে আপনার বিয়ে করা হারাম, চাচিকে বিয়ে করা হারাম, মামিকে বিয়ে করা হারাম, তাই না? কিন্তু বর্তমান সাময়িক ভাবে সেটা হারাম, কিন্তু যখনই আপনার চাচা চাচিকে তালাক দেবে তখন, বুঝতে পারছেন তো, সেটা মাহারাম না। মাহারাম হলো যার সঙ্গে কোনক্রমে কোনোভাবেই কোনোদিনই বিয়ে হতে পারে না, পারবে না, সেটাই হচ্ছে মাহারাম। এখন মাহারাম পুরুষ এসেছে, চাহে দোলা ভাই হোক, চাহে আত্মীয় কেউ হোক, তার সঙ্গে বিয়ে মানে জায়েজ, মেয়ের বিয়ে হতে পারে। এমনও হতে পারে যে মেয়ের স্বামী আছে, মেয়ের স্বামী বিদেশে আছে, কিংবা মেয়ের স্বামী তার ঘরে আছে, আর মেয়ে এখন বাপের বাড়ি বেড়াতে এসছে, আর আপনি একটা সুযোগ দিয়ে বেরিয়ে গেলেন। এ হচ্ছে ভেড়ি মেয়ে, চোখে দেখেও দেখে না, আর না দেখার ভান করে, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, এর আপনার কি পটে তো পটে যাক, এরই নীতি অবলম্বন করে সর্বনাশ ঘটায়। বিশেষ করে টিউশন মাস্টার সাথে এরা ঘটিয়ে দেয়, এবং এইভাবে প্রেম নিবেদন আবেদন বা হৃদয়ের আদান প্রদানের সুযোগ দেয়, এরা হচ্ছে ভেড়িয়া। যে পুরুষ দেয় তাকে কি বলা হয়? দায়ুস। এ জানছে যে আমার মেয়ে এর সঙ্গে এই করে, প্রাইভেট পড়তে পড়তে এই করে, স্যার আজকে ভালো লাগে না স্যার, একটা গল্প বলুন স্যার, হ্যাঁ, তারপরেই স্যার স্যার করতে করতেই বুঝতে পারছেন কোথায় পৌঁছে যায়। এইভাবে যারা সুযোগ দেয় জেনে শুনে, যদি সে পুরুষ হয় সে হল দায়ুস, আর দায়ুস কোনদিন জান্নাত যাবে না। সে জানছে তার স্ত্রী এই করে। একটা কথা আপনারা জানেন, স্ত্রী যদি হয়, স্ত্রীর ক্ষেত্রে একটা কথা আছে, কে বলতে পারবেন? তিন ব্যক্তির দোয়া কবুল হয় না, দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। কে কে? তিন ব্যক্তি দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না, কে কে? হ্যাঁ, বেশ, আমাদের সে বিষয় না, আমাদের বিষয় হলো কি, সেই ব্যক্তি যে ব্যক্তির স্ত্রী, সে জানে যে সে স্ত্রী তার অসতী, অসৎ চরিত্রের, নোংরা চরিত্রের, অপরের সঙ্গে নষ্টি ফষ্টি করে, তার চরিত্র ভালো না, অথচ আই লাভ ইউ, ও আমার জানু, ও আমার সানু, ও আমার প্রিয়ে, ও আমার প্রিয়তমা, ও আমার অমক বলে সেই স্ত্রীকে ধরে রাখে কোন দুর্বলতার কারণে, কোন দুর্বলতা কারণে, হয় সুন্দরী আর না হয় নিজের দুর্বলতা আছে, যে আমি ছেড়ে দিয়ে আমার আর বিয়ে হবে না, আমি তো নিজেই দুর্বল, কোন দুর্বলতা আছে, সেই জন্য তাকে আঁকড়ে ধরে থাকে, তুমি যা কিছু করো সমস্যা নেই, সমস্যা নেই। এ হচ্ছে দায়ুস, আর এই দায়ুস যে এই স্ত্রীকে তালাক দেয় না। যখন স্ত্রী খারাপ চরিত্রে হবে, যদি অপরের সঙ্গে ব্যভিচার করে, অপরকে ইজ্জত দেয় দেখায়, সেই স্ত্রীকে যদি তালাক না দেন তাহলে তার দোয়া কবুল হবে না। এত নোংরা আপনি কেন? এই স্ত্রীকে, যে স্ত্রীকে তালাক দেওয়া ওয়াজিব, সেই স্ত্রীকে তালাক দিচ্ছেন না। আপনারা জানেন যে ব্যভিচার যে করে ব্যভিচারী, তার সঙ্গে কার বিয়ে হয়? ব্যভিচারিণীর হয়। কোন ভালো লোকের সাথে নোংরা চরিত্রের মেয়ের বিয়ে হতে পারে না, তেমনি কোন নোংরা চরিত্রের লোকের কোন ভালো মেয়ের সাথে বিয়ে হতে পারে না। হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য হারাম। কিন্তু এ কোন কারণে, কোন দুর্বলতার কারণে, কোন স্বার্থের কারণে ধরে রেখেছে, বাকি যে যা করছে করুক, আমি শুনেও শুনছি না, দেখেও দেখছি না, এই জন্য যখন দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ দোয়া কবুল করেন না। যতক্ষণ না সে তার স্ত্রীকে হয় সোজা পথে ফিরিয়ে নিয়ে এসছে, ঠিক আছে ভালোবাসো, কিন্তু তাকে সোজা পথে নিয়ে এসো, তাকে বাধা দাও, তাকে তওবা করাও। তোমার সে ঈর্ষা নেই, তোমার সে হিংসা নেই, বাস থাকলে ঠিক আছে, কিন্তু তওবা করাও কমসে কম। তোমার রুচি হয় তুমি তাকে নাও, সংসার করো, আর রুচি না হলে কি হওয়া উচিত? তালাক দেওয়া উচিত, তাকে তালাক দেওয়া উচিত। প্রত্যেক পুরুষই, কে কোন পুরুষই চায় না, যদিও সে পুরুষ অসৎ চরিত্রের হয়, কোনদিন চায় না যে তার স্ত্রী অসৎ চরিত্রের হোক, কোনদিন চায় না, কোন সৎ মানুষ তো চাইবে না তার স্ত্রী অসতী হোক, কিন্তু কোন অসৎ মানুষও চায় না যে তার স্ত্রী অসতী হোক, সে চায় আমার মেয়েটা যেন কি হয়, ভালো হয়, যদিও সে নিজে খারাপ। মোট কথা, এই শ্রেণীর যারা দায়ুস, সেই দায়ুস যারা স্ত্রীর ভুল ধরে না, আপনি কি বললেন, স্ত্রীর উপরে কথা বলে না, বলতে পারে না, হয়তো বা স্ত্রীর মালধন আছে, স্ত্রীর রূপ আছে, স্ত্রীর সেরকম স্ট্যাটাস আছে, বাবার এই তালাক দিদি সর্বনাশ, তার বাবা ফস করে উঠবে, কারণ সে বিশাল পজিশনের লোক, এখন জেলে ঢুকিয়ে দেবে, তার আমার থাক বাবা, তুই যা করছিস কর, বউ হয়ে থাক, এরকম হতে পারে। বিভিন্ন কারণে তাকে স্ত্রী রূপে রাখতে সে বাধ্য হয়েছে, এমনও হতে পারে যিনি স্ত্রীকে স্ত্রীর উপরে মুখের উপরে মুখ দেয় না, যেমন কথা বলে না, যতই ভুল করুক বলবে না। তো এর জন্য এই দায়ুস, সে দায়ুস কোথায় যাবে, জাহান্নামে যাবে, তার জন্য জান্নাত নেই। চলুন, এর পরবর্তী আদব হল অন্যায় সুপারিশ করবেন না। আমি জানি যে আপনার সুপারিশ গ্রহণযোগ্য হয়, অমক অফিসে যদি বলে দেন তো চাকরি হয়ে যাবে, অমক জায়গায় যদি এটা বলে দেন তো আপনার ব্যবসার মাল ব্যবসাটা ভালো হবে, বা অমক জায়গায় যদি বলে দেন তো আপনার ছেলের ভর্তি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় সুপারিশের দরকার হয়, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। কিন্তু যদি সেই সুপারিশ অন্যায় সুপারিশ হয়, তাহলে সেই সুপারিশ আপনি করবেন না। আপনি জানেন যে এই সুপারিশ করলে পরে মানুষের হক মারা যাবে, এই সুপারিশ করলে পরে একটা অন্যায় কাজে সহযোগিতা হবে, তাহলে আপনি সেই সুপারিশ করবেন না। এই সুপারিশ করলে পরে একটা আল্লাহর বিধান মানে প্রয়োগ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, বিশেষ করে যেমন মন্ত্রীরা করে কোন একটা ব্যামনে করুন, কথা জন্য বলি, একটা লোক ব্যভিচারে ধরা পড়েছে, বিবাহিত বিবাহিত ছেলে অথবা বিবাহিত হিতা মেয়ে ব্যভিচারে ধরা পড়েছে, তার শাস্তি কি ইসলামে, তাকে হত্যা করা হবে, মানে নির্দিষ্ট পদ্ধতিতে হত্যা করা হবে। এখন আপনি গেলেন সুপারিশ করলেন যে একে হত্যা করা হবে না, যে আপনার সুপারিশের বলে তাকে হত্যা করা হল না, তো এই সুপারিশ করা আপনার জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, এই মেয়েটার হাত কাটা যাবে, মেয়েটার হাত কাটা গেলে মান সম্মান সব চলে যাবে, তারও মান তো যাবেই আর তার বংশের মান সর্বনাশ হবে, উচ্চ বংশের মেয়ে, ভালো ঘরের মেয়ে, আর ভালো ঘরের মেয়ে যদি চুরি করে, ভালো ঘরের মেয়ে যদি পাপ করে, ব্যভিচার করে, তুমি সর্বনাশ তো সবারই হবে, তাই না? কিন্তু চোর এ কথা খেয়াল করে না, চোর তার ঘরের দাড়িওয়ালাদের কথা খেয়াল করে না, একজন ঢেমন একজন বেশ্যা তার বাড়ির বাড়ির দাড়িওয়ালাদের কথা খেয়াল করে না, ভালো ভালো পজিশনওয়ালাদের কথা খেয়াল করে না, সে আমরা নিজের আশা মিটায়, নিজের আকাঙ্ক্ষা মিটায়, নিজের উত্তেজনা মিটায়, বুঝতে পারছেন, কিন্তু এদের কথা খেয়াল করে না, মান সম্মান যাবে। তো সাহাবারা বললেন, এই মেয়েটা যদি হাত কাটা হয় তো মান সম্মান চলে যাবে, মখজুমি বংশের উচ্চ বংশের মেয়ে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা হোক, তো কে বলবে আল্লাহ রাসূলের কাছে কথা, তো সস্তা না আল্লাহ রাসূলের কাছে কথা বলা, কে বলবে কে বলবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে কাকে ভালোবাসেন, ঘরের ভেতরে ঘোরাফেরা করতেন কে, যায়েদ, উসামা বিন জায়েদ, জায়েদের পুত্র ওসামা ভালোবাসতেন, তো ওসামাকে পাঠিয়ে দিত আল্লাহ রাসূলকে বলো যেন এই হাতটা কাটা না যায়। আল্লাহ আকবার, গভর্নরকে সুপারিশ করছে কে, একজন কাছের লোক, গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ, মেয়েটার অবস্থা এরকম, যদি আপনার হাতটা না কাটা যেত কমসে কম অন্য শাস্তি হোক, যেমন আমরা বলি জেল টেল হোক, কাটা না যাক মারা না যাক, মানবাধিকার যতগুলো সংগঠন আছে সবাই বলে যে মারা ঠিক না, কি করা হোক, জেলে জেলে থাক, কিন্তু আল্লাহর বিধান এখানে কি হচ্ছে, লঙ্ঘন হচ্ছে, আল্লাহর বিধান বলছে হত্যা করো, আর তুমি মানবাধিকার নিয়ে এলে, আর সে কত মানবাধিকার লঙ্ঘন করেছে তুমি দেখলে না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা তুমি আল্লাহর বিধানসমূহের কোন বিধান কোন দণ্ড প্রয়োগ করাতে বাধা দিচ্ছ, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাতাল্লাহ কাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা, মুহাম্মাদের কন্যা ফাতেমা, তুমি তো কার কোন মেয়ের কথা বলছো, এর থেকে বড় বংশ আছে নাকি, নবীর মেয়ে শ্রেষ্ঠ নবীর কন্যা ফাতেমা যদি চুরি করত আমি তারও হাত কেটে ফেলতাম। সুতরাং হদে কোন রকমের সুপারিশ চলবে না, অন্যায় সুপারিশ করবেন না। তারপর চলুন, মসজিদে সাংসারিক গল্প গুজব করা, মসজিদে এসছেন নামাজ পড়তে, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দর্শে বসে আপনি দর্শে আলোচনা করেন, ইসলামী কথা আলোচনা করেন, কিন্তু আপনার নামাজ পড়া হয়ে গেল, হ্যাঁ ভাই কেমন আছেন, বাসার তুমি কবে দেশে গেছিলে, দেশের খবর কি, কিরকম কি হলো, তারপরে চাষি হয় দুজনে, তোমার কেমন ধান হয়েছে, এবছর বৃষ্টি হলো না, ধান ভালো হয়নি, তারপরে যদি আবার মেহমান হয় তো অমুক কেমন আছে, ও কেমন আছে, এই সেই নানা রকম দুনিয়ার গল্প গুজব। হ্যাঁ এবছরে ব্যবসা ভালো চলছে না, যে যেমন যে যেমন সে সেরকম গল্প করবে, তাই না, সেরকম গল্প করবে। তো এইভাবে যদি সাংসারিক গল্প গুজব কোথায় করা হয়, মসজিদে, এরকম সাংসারিক গল্প গুজব বা দুনিয়াদারির গল্প গুজব মসজিদে করা জায়েজ না। তবে হ্যাঁ প্রয়োজন পড়ে, কোন একটা জরুরি কথা আছে দুনিয়ার কথা, আপনার জায়গা নেই, বাইরে বেরিয়ে করা দরকার, কিন্তু মসজিদ থেকে আপনি বেরোবেন না, আপনি যাবেন না, এখন তো জিজ্ঞেস করে নিলে সমস্যা নেই, কিন্তু আপনি বসে এখন লেগে গেলেন গল্প করতে। আর আমাদের দেশে তো হইচইও হয়, তাই না, বাজারের মতো হইচইও হয়, এখানে দেখবেন কথা বলে আস্তে আস্তে কথা বলে, এখানে কথা বলে আস্তে আস্তে, যদি কারো ভুল ধরেন তো বলে জাকাল্লাহ খের, আস্তে আস্তে বলে, আমার দেশে কি হবে, ঝগড়া লেগে যাবে, ঝগড়া লেগে যাবে, তারা মসজিদের আদমই জানে না যে মসজিদের ভিতরে আস্তে কথা বলতে হয়, জোরে কথা বলতে হয় না, আল্লাহর ঘর এটা, আল্লাহর ঘরের প্রতি আদব করা দরকার, সে কথাও জানে না, উল্টে দুনিয়াদারির গল্প তো হয় মসজিদের ভিতরে, গীবত হয় এটা আরো বেশি খারাপ, গীবত, অমকের মেয়ে এই করেছে, অমকের ছেলে এই করেছে, অমকে এই করেছে, অমকে এই করেছে, সব গীবত কোথায় হচ্ছে, মসজিদের ভিতরে। আর এই জন্য আমাদের দেশে বলে মসজিদের ইমাম হচ্ছে বিবিসি লন্ডন, জানেন না পাড়া, মসজিদের ইমাম হচ্ছে বিবিসি লন্ডন, কেন বলে, কারণ প্রত্যেক জনই এসে হুজুরের কাছে বলে, হুজুর ওই পাড়াতে এই হয়েছে, নিজেদের যে পাড়ার খবর এসে বলে, অমুক অমুক এই হয়েছে, অমুক মেয়ে এই করে, অমুক সে এই করে, যত গীবত এসে কার কাছে জমা হয়, হুজুরের কাছে, যার পেছনে আমরা নামাজ পড়ি। সুতরাং বিবিসি লন্ডন হয়ে যায়, আপনি খবর নেন গেই, এই জন্য অনেকে যায় বউ দেখতে গেলে পরে, আপনি কাউকে জিজ্ঞেস করেন না, কাকে জিজ্ঞেস করেন, মসজিদের ইমামকে, যাহা গো মেয়েটা কেমন হবে কিংবা ছেলেটা কেমন হবে, ও বিবিসি লন্ডন আপনাকে বলে দেবে যে ছেলেটা এরকম মেয়েটা এরকম। হতে পারে হুজুরের কাছে গলত খবর আছে, এরকম হয় না, হয় না, অপবাদ, সঠিক খবর হুজুরের কাছে আসেনি, কিন্তু খবর থাকে, খবর থাকে। আমরা একবার গেলাম বউ দেখতে এক জায়গায়, এক ভাইয়ের জন্য বউ দেখতে গেছিলাম, তো মসজিদে নামাজ পড়তে গেলাম, তো বললো আপনারা কি ব্যাপার, কোথেকে এসছেন, তো আমার নামাজ পড়ার ধরন দেখলো আলাদা, বলছি তো নিশ্চয়ই, তো আপনি কি জন্য এসছেন, এরকম ব্যাপার, একটা সম্পর্ক বা সম্বন্ধ নিয়ে এসছি, কার ঘরে, না অমকের ঘরে, বড় ঘর ছিল, তো একটা কথা বলবো, তো বলুন, আমরা কিন্তু জিজ্ঞেস করিনি তাকে, কিন্তু আমি জানি যে ইমাম সাহেবের কাছে খবর পাওয়া যাবে, কিন্তু সমস্যা হচ্ছে কি, সেই খবরের গ্যারান্টি পাওয়া যাবে না, যে খবরটা সত্য কি না, আপনি কি করে তাহা কি করবেন, একটা কথা বলে দিল, সেই কথাটা বলুন, দিয়ে বললো, শোনাতে লাগলো যে ওই মেয়েটা এরকম ব্যাপার এ হয়েছিল, তো আমরা দেখলাম দরকার কি, কারণ ব্যাপারটা ছিল পয়সার, যে পয়সা বেশি দেবে সেই ঘরে বিয়ে করবো, যখন পয়সা দিয়ে মানে বিয়ে করা হচ্ছে, তখন মেয়ে কালো হোক আর মেয়ে খোঁড়া হোক আর মেয়ে কানা হোক আর মেয়ে দুশ্চরিত্রা হোক, দেখবে না যেখানে পয়সা আছে, পয়সার গঙ্গা জলে সে পাপ ধোয়া যাবে, সমস্যা হবে না। তো আমরা অবশ্য গুরুত্ব দিলাম না, যে বিয়েটা লাগে তো লেগে যাক, লেগেও গেল হয়েও গেল, যাই হোক, তো বিবিসি লন্ডনের কাছে আপনি খবর নিতে পারেন, কেন, যেহেতু প্রত্যেকজন নিজের নিজের এলাকা থেকে এসে, নিজের নিজের পাড়া থেকে এসে হুজুরের কাছে বসে গল্প করে, যে হুজুর এই হয়েছে, হুজুর ওই হয়েছে, হুজুরের কাছে সব খবর থাকে। সুতরাং মসজিদে কথা উদ্দেশ্যটা কি, যে মসজিদে গল্প করা যাবে না, তার উপরে গীবত, আপনি গীবত করছেন, লোকচর্চা করছেন, পরচর্চা করছেন, এটা আপনার জন্য জায়েজ না। যদি মসজিদে বসে গল্প করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে কোন প্রয়োজন নেই, মসজিদে গল্প করবেন না। মসজিদে আসা হুজুর, মসজিদে ঘুমানো যাবে কিনা, মসজিদে প্রয়োজনে ঘুমানো যাবে, কিন্তু মসজিদকে বৈঠকখানা বানিয়ে নেওয়া যাবে না। অনেকে বাড়িতে ফ্যান নেই, তো মসজিদে এসে ফ্যান চালিয়ে ঘুমায়, চলবে না, মসজিদের জিনিস, এই যে মসজিদে পানি আছে, ঠিক কিনা, এই মসজিদে দেখেন ফ্রিজ রাখা আছে, মসজিদে ফ্রিজ রাখা আছে, তো ওখানে পানি আছে, এবারে এখানে মাশাআল্লাহ ব্যাপারই নেই, আপনার পেঁয়াজ লাগলো, নামাজ পড়তে এসেছেন পেঁয়াজ লাগলো, দূর থেকে হেঁটে এসছেন রোদে পেঁয়াজ লাগলো, ফ্রিজ থেকে ফ্রিজ খুলে পানি আপনি খেতে পারেন, তাই না? কিন্তু আপনি এই পানি পকেটে ভরে নিয়ে গিয়ে ভাত খাবেন, এটা কি জায়েজ? আরে একটা দুটো তিনটে অনেকে বেহায়া, এমন বেহায়া বলছে দানের জিনিস নোংরা কি হবে? দানের জিনিস তোমার জন্য তিনটে রাখা হয়েছে, প্রয়োজন মতো ব্যবহার। যে টিস্যু রাখা আছে, এই যে টিস্যু রাখা আছে, এই টিস্যু যদি মসজিদের ভিতরে প্রয়োজন পড়ে আপনার নাক নাকের জন্য থুতুর জন্য, সমস্যা নেই, আপনি ব্যবহার করুন। আপনি এখন টানলেন আর পকেটে ভরলেন, কোথায় ব্যবহার করবেন? ওই রাস্তাতে, আপনার বাড়িতে, আপনার ছেলের পোটা মুছবেন ইত্যাদি, চলবে না? যেখানে যে জিনিসটা সেখানে সেই রকম। তো আপনি আর বাড়িতে জায়গা আছে, কিন্তু বাড়িতে হয়তো বা হই হট্টগোল হয় আর অথবা ফ্যান নেই, তো আপনি এখন মসজিদে এসে মসজিদে ফ্যান চালিয়ে ঘুমালেন, চলবে না? মসজিদকে বৈঠকখানা, মসজিদকে আরামগাহ, মসজিদকে মানে আরামের জায়গা বানানো জায়েজ না। বেশ, আর একটা আদবে চলুন, কাউকে অন্যায়ের পথ বলবেন না, এটাও মুখের একটা দোষ, তাই না? অন্যায়ের পথ বলে দিলেন, কেউ যদি জিজ্ঞেস করলো আহ বেশাখানাটা কোন দিকে, আপনি বললেন এইদিকে এইদিকে যান, তো অন্যায়ের পথ বললেন, তাই না? কেউ হয়তো খুঁজে পাচ্ছে না সিনেমা হল কোন দিকে, তো আপনাকে জিজ্ঞেস করলো আপনি তো বললেন এইদিকে এইদিকে যান সিনেমা হল, আপনি বলে দিলেন, তো অন্যায়ের পথ বলা হলো না। এইভাবে যে কোনো অন্যায়, মাজার খুঁজছে, মাজার যাবে, অমক বাবার মাজারে যাবে, কোন দিকে যাবো, এইদিকে যাও, যদি আপনি অন্যায়ের পথ বলে দেন তো বিশাল অন্যায়, আপনি অন্যায় সহযোগিতা করলেন, তাই না? অন্যায়ের সহযোগিতা কোন রকমেই করা যাবে না। তাহলে হুজুর বলবোটা কি, যদি কেউ জিজ্ঞেস করে কি বলবো, মিথ্যা বলবো? না, মিথ্যা করার কি দরকার আছে? রাস্তা সে চেনে না বলে তো জিজ্ঞেস করছে, কিন্তু আপনি মিথ্যা বলবেন না। আপনি কেমন একটা কথা বলবেন যাতে মিথ্যাও না হয় এবং আপনার ওই অন্যায়ের পথ বলাও না হয়, এমন একটা কথা বলবেন। আমার জানা নাই বলে তো মিথ্যা হবে, আপনি জানেন, আপনি জানেন সিনেমা হলটা কোন দিকে, আপনি বলছেন যে আমার জানা নাই, তাহলে মিথ্যা হলো। আর যদি বলেন ওটা আছে পশ্চিমে, আপনি বলেন পূর্বে যান, এটাও মিথ্যা হলো, এটাও অন্যায় হতো, তাই না? সুতরাং এমন কথা বলতে হবে, কাউকে জিজ্ঞেস করো, অন্য কাউকে জিজ্ঞেস করো, যদি আগে, হ্যাঁ আগে জিজ্ঞেস করো, বা এই বিষয় নিয়ে মানে যে কোনো কথা বলে আপনাকে টেলে দিতে হবে, মানে টালা টেলে দেওয়া, মানে কোন রকম এড়িয়ে যেতে হবে যাতে আপনার মিথ্যাও বলা না হয় এবং অন্যায়ের পথও বলা না হয়। নিজের বাধ্য মানুষকে, নিজের বাধ্য মানুষকে অবৈধ কাজে অনুমতি দেবেন না। বাধ্য মানুষকে, আপনার আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার কথা মানতে বাধ্য, আপনার সন্তান আপনার কথা মানতে বাধ্য, তাদেরকে কোন গলত অনুমতি দেবেন না। আব্বু একটু সিনেমা দেখতে যাব, হ্যাঁ যাও, কে যাবে? যদি মেয়ে হয়, মেয়ে অনুমতি চাচ্ছে বাপের কাছে, আব্বু একটু সিনেমা দেখতে যাবে, কে যাবে? না আমার ফ্রেন্ড অমুক যাবে, ফ্রেন্ড, ও আচ্ছা ঠিক আছে। দেখলেন, এক তো সিনেমা দেখতে যাবে, দ্বিতীয় কি, ফ্রেন্ডের সঙ্গে যাবে, ফ্রেন্ডের সাথে যাবে। যদি সে নিজের ভাইয়ের সঙ্গে যেত তবুও অনুমতি দেওয়া জায়েজ ছিল না, যেহেতু সিনেমা দেখতে যাচ্ছে। এইভাবে যে কোনো অন্যায়ের কাজে আপনি অনুমতি দেবেন না। আপনার স্ত্রী বলছে পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, ওখানে যাব, আপনি কি জানেন যে বিয়ে বাড়িতে গান বাজনা হচ্ছে না? যদি গান বাজনা হয় অনুমতি দেবেন না। আপনার স্ত্রী এশার নামাজে যেতে চাইছে, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে, সিস্টেম আছে, বলছে আমি একটু জামাতে নামাজ পড়ে আসবো, অনুমতি দেবেন না? দেবেন না, অনুমতি দেবেন না? দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, যদি অনুমতি চায় অনুমতি দাও। কিন্তু ফাসাদের ভয় যদি না থাকে, অথবা সে যেন এমন ভাবে যায় যাতে তার দেহ থেকে সুগন্ধি না ছড়ায়, কিংবা তার রূপ থেকে রূপের ঝলক ঝিলিক যেন না মারে, তার কারণ এতে ফিতনা আছে। যখন আপনি দেখবেন বাবা যে সে যে আছে এইভাবে যদি যায় তাহলে তো হলো, তাহলে তুমি যাবে না? না, যেতে হবে না। অমুক জায়গায় জলসা হচ্ছে শুনতে যাব, ঠিক আছে যাও, পর্দার সাথে যাও, যদি হ্যাঁ পর্দা যদি কোনো সমস্যা না হয় আপনি অনুমতি দেবেন, ঠিক আছে। আপনার সালার অসুখ হয়েছে, মানে মেয়ের ভাইয়ের অসুখ হয়েছে, ভাইকে আমরা দেখা করে আসতে হতো, তো তুমি একটু কাজে ব্যস্ত আছো কিংবা তুমি অফিস যাচ্ছ, তো আমি একটু দেখে আসি, অনুমতি দেবেন না? দেবেন না, দিতে হবে। মায়ের অসুখ বাপের অসুখ সমস্যা নেই, পর্দার সাথে যাও চলে এসো, আপনি অনুমতি দেবেন, কিন্তু অন্যায় কাজে অনুমতি আপনি দেবেন না। তাহলে তেমনি স্ত্রী সন্তান, স্ত্রী হলো তেমনি সন্তানও হলো। সন্তান যদি এমন কোন খারাপ কাজ, আমি গান শুনতে যাব, এখন ছেলে যদি বলে আমি ফুটবল দেখতে যাব, তখন কি না বলবেন? যদি ফুটবল হালাল হয়, ফুটবল হালাল দেখা যায়, ঠিক আছে যাও। কিন্তু সেখানে যদি আবার ওই যে মেয়ে ছেলের ব্যাপার থাকে, আপনি মোটামুটি বুঝবেন যে হ্যাঁ এটা জায়েজ না না জায়েজ, অন্যায় কাজে আপনি অনুমতি দেবেন না। যখন কথা বলবেন তখন লক্ষ্যহীন ভাবে কথা বলবেন না, আপনার কথা বলার পশ্চাতে যেন উত্তম লক্ষ্য থাকে। তার মানে পাগলের মতো পাগলের প্রলাপ আপনি বকবেন না, কথা বলছেন কি জন্য বলছেন আপনি একটা লক্ষ্য স্থির করবেন, যে আপনার কথা বলার মাধ্যমে, তার মানে পাগল, পাগলের তো কোনো লক্ষ্য থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না, বীর বীর বীর বীর বলতেই আছে, এরকম না, বরং একটা লক্ষ্য স্থির করে আপনি কথা বলবেন। আপনার কথায় যেন এমন ভাব ও ভাষা না থাকে যা শুনে লোকের মনে হয় যে আপনি নিজেকে শিক্ষিত প্রমাণ করার জন্য দাঁত ভাঙা অবোধগম্য বাক্য বা শব্দ প্রয়োগ করছেন। একথা আগে বলেছিলাম যে ভঙ্গিপূর্ণ কথা বলা যাবে না, অতএব আপনি খেয়াল করবেন যে যেমন মানুষ সেরকম কথা আপনি বলছেন। আপনার জবানে আল্লাহর জিকির বেশি করুন। এবার জবানের কথা হলো আদব কি, যে বেশি বেশি আপনি আল্লাহর জিকির করবেন। কোন জায়গায় বসে আছেন, আমরা বসে থাকলে দেখেছেন, আপনারা নিশ্চয়ই জানেন অনেক দূর সফরে পড়তে যেতে হয়, মানে নিজে চালালে তো সময় হয় না, কিন্তু আপনি বসে আছেন, সে সময় বসে আছেন এদিক ওদিক লাল নীল অনেক কিছু দেখছেন, কিন্তু না ওই সময়টা কাজে লাগানোর জন্য দেখবেন পশ্চিমের লোকরা কি করে, একটা পত্রিকা নিয়ে পড়ছে, না হয় আজকাল তো মাশাআল্লাহ আজকাল তো মোবাইল, আজকে তো কুটু কুটু কুটু কুটু করি সময় কেটে যায়, এমন সময় কাটে যে নিজের আত্মীয় পর হয়ে গেছে, নিজের সন্তানের প্রতিও খেয়াল নেই, আপনার মোবাইলের প্রতি ফুটু ফুটু ফুটু ফুটু ফুটু ফুটু চলছে, এখানে এটা দেখছেন, এটা খুলছেন, ওটা খুলছেন, এটা দেখছেন, কখনো ফেসবুক, কখনো আপনার কি বলে আপনার হোয়াটসঅ্যাপ, কখনো কি কি সব কত রকমের নাম, এই যে এই জিনিস নিয়ে এত ব্যস্ততা, এমন কি স্কুলে গেলাম বাচ্চাটাকে আনতে, তো বাচ্চারা মারামারি করছে আর ওস্তাদ জি নেট নিয়ে বসে আছে, গুগল খুলে কি কি দেখছে, খুলছে ইউটিউব থেকে নিয়ে আর কত রকম, এই ব্যস্ততার একটা জিনিস এসেছে। সুতরাং আপনি যেখানেই, যদি আপনি ভালো লোক হন তো নিশ্চয়ই আপনি মোবাইল, ঠিক আছে মোবাইল, বই না হলে মোবাইল খুলে আপনি কোরআন পড়তে পারেন মোবাইলে, কিংবা আপনি ভালো জিনিস বের করে পড়তে পারেন মোবাইল থেকে, বইও বের করা যায়, বাংলা বই সব বই পাওয়া যাবে, আপনি বের করে পড়তে পারেন, সমস্যা নেই। সময়টা নষ্ট করবেন না, সময়ের অপচয় ঘটাবেন না। যদি আপনার কিছু না থাকে, মোবাইল নেই, বই নেই, তখন আপনি চুপচাপ বসে থাকবেন না, সেই বসার সময়টাকে আপনি আল্লাহর জিকিরের কাজে লাগান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আপনি যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে, আর মানে আরবি বাক্যে বলে আল ওয়াক্তু কাসাইফে ইল্লাম তাক্তাহু ইয়াক্তাক, তার মানে সময় হচ্ছে তরবারির মতো, যদি তুমি তাকে কাটতে না পারো সে তোমাকে কাটবে, ঠিক কিনা? ঠিক ঠিক করে যে ঘড়ির টাইম পেরিয়ে যাচ্ছে, যে সময় চলে যাচ্ছে সে সময় আর ফিরে আসবে না, যতই চেষ্টা করেন। এই জন্য এই সময়ের ভিতরে যেন আপনার এই সময়টা কাজে লাগে। কাল কেয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন হবে, তখন যেন উত্তরটা ঠিকঠাক দিতে পারেন। অতএব এই সময় যদি একটা সুবহানাল্লাহ বলেন, এক সেকেন্ডে যদি একটা সুবহানাল্লাহ বলেন, কাজে লাগবে না? লাগবে না। কোন জায়গায় গেলেন লম্বা লাইন, ব্যাংকে যান লম্বা লাইন, পাসপোর্ট অফিসে যান লম্বা লাইন, আপনি বিল ভরতে যাবেন লম্বা লাইন, সেই লাইনে থাকা অবস্থায় কে কত রকম কথা বলে, তাই না? না, আপনি চুপচাপ দাঁড়িয়েও থাকবেন না, কথা বলবেন না, কি বলবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখবেন সৌদিরা, অনেকে সৌদি আছে, হাসপাতালে গেছে, হাসপাতালে এখন নম্বর দিয়েছে, কিংবা ব্যাংকে যায়, ব্যাংকে নম্বর আজকাল, তাই না? যে নম্বর আপনি এতে দেখতে পাবেন স্ক্রিনে, সেই নম্বর এসেছে, তাহলে আপনি উঠে যাবেন। এখন এতক্ষণ বসে থাকেন, আধ ঘন্টা এক ঘন্টাও বসতে হয় অনেক সময়, তো সেই সময় আপনি দেখবেন অনেকে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কবার পড়তেন? 70 বার অথবা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কে? যার কোনো পাপই নেই তিনি পড়তেন। তাহলে আপনি আমি যারা পাপি তাদের কতবার পড়তে হয়? কতবার পড়তে? বেশি পড়তে হবে, 100 বারই পড়েন। সেই মজলিসে বসে সেই সময়টা যে আপনি অপেক্ষা করছেন, সেখানে বসে বসে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে হবেটা কি? আপনার আফসোস হবে না, এতক্ষণ বসে থাকলাম না, এতক্ষণ যে বসে থাকলেন সেই বসে থাকাটা আপনার কি হলো? উপকারী হলো, কাজে লাগলো। সুতরাং এইভাবে আপনি আপনার ব্ল্যাঙ্ক মানে পূর্ণ করবেন, শূন্যস্থান পূরণ করবেন, যেন আপনার সময়ের খাতাটা সাদা পার হয়ে না যায়। কিছু না কিছু লিখেন, এমন লিখা লিখেন যাতে কাল কেয়ামতের দেখে আপনি খুশ হবেন, আল্লাহ আকবার কি দেখে কি করেছি আমি। এই জন্য কেয়ামতে আপনি খুশ হওয়ার মতো কিছু কাজ করে যান, আল্লাহ আল্লাহ তাআলা জিকির যেন আপনার জবানে থাকে। আল্লাহর দেওয়া জীবকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করুন। মহালাল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, ব্যঠিক কথা বলো না, খারাপ কথা বলো না, নোংরা কথা বলো না। আর সাবধান, আপনার প্রত্যেক কথা কিন্তু ফেরেশতা নোট করছেন অথবা টেপ করছেন, তাই না? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। কোন কথাই যখন বান্দা বলে, হ্যাঁ তৎপর প্রহরী রেডি আছে, ইন্না কুন্না নাস্তানসিখু নাস্তানসিখু, তাই না? বালা ওয়া রাসূলুনা আলাইহিম ইয়াকতুবুন, তার মানে ফেরেশতারা লিখছেন, তৎপর প্রহরী, যখনই আপনি বলবেন যেটাই করবেন সেটা ভিডিও হচ্ছে। আজকাল তো মাশাআল্লাহ ফেরেশতাদেরকেও হার মানিয়ে দিয়েছে লোকেরা, তাই না? ফেরেশতাদের কাজ হালকা করে দিয়েছে। আজকাল দেখবেন অনেকে লিখছে, এক অপরকে গালি দিচ্ছে, এক অপরকে এখানেই গালাগালি করছে, কিসে? ফেসবুকে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে গালাগালি করছে, তাই না? ফেরেশতাদের কাছে নোট করতেই হবে, নোট করে দিয়েছেন আপনি, তাই না? কিন্তু না, নোট করলো ফেরেশতা নোট করছে, ভিডিও চ্যাট করছেন, ভিডিও চ্যাট করছেন, এখানে নোংরা ছবি দেখছেন, আপনাকে দেখাচ্ছে, সে দেখাচ্ছে, আপনিও দেখাচ্ছেন। আপনার কিন্তু এটা কি হচ্ছে? এখানে বলছে একটা মেমোরি আছে, সেই মেমোরিতে ওটা নোট হয়ে যায়। ওটা আপনি ভাবছেন যে আমিও তো ওটা কি করি নেই, ওটা কি বলে মানে ভিডিও করি নেই আর কি, টেপ করি নেই, আর সেও হয়তো করছে না, রেকর্ড করা, সেও রেকর্ড করে না, আপনি রেকর্ড করা দেখলাম চলে গেল, না তা না, ওটা রেকর্ড হচ্ছে এক জায়গায়। সেই রেকর্ড থেকে বলছে যে কোনো লোক যারা মানে এসব করে, যারা করে, যারা ইঞ্জিনিয়ার আছে কিংবা যাদের মাধ্যমে আপনি এটা চালাচ্ছেন, তাদের জানা আছে যে আপনার রেকর্ডটা তারা খুলে দেখতে পারে। আপনি যে উলঙ্গ উলঙ্গ ছবি পাঠালেন এবং দেখলেন, আপনি আপনার স্ত্রী দেখলেন মানলাম, কিন্তু আপনার স্ত্রীকে উলঙ্গ অবস্থা শুধু আপনি দেখলেন না, আরো অনেক লোকে দেখতে পারে। সুতরাং খুব সাবধান, আপনি নিজে ভিডিও তৈরি করছেন কিন্তু তৎপর প্রহরী আছে যারা যারা ভিডিও তৈরি করছেন, আর কাল কেয়ামতের দিনে আপনি দেখতে পাবেন যে আপনি কি করেছেন। খালি সবুর করতে হবে, কাল কেয়ামতে সব বুঝতে পারবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো করলে ভালো দেখতে পাবেন ভিডিও, কাল কেয়ামতে ভিডিও দেখতে পাবেন, আর খারাপ করলেও আপনার আপনি আপনার খারাপ দেখতে পাবেন। সুতরাং এই খেয়াল রেখে, এই চিন্তাধারা রেখে আমাদেরকে কথা বলতে হবে, যাতে কথা আমরা আবল তাবল না বলি, কোন অসার বাক্য না বলি, কোন অশ্লীল কথা না বলি, কোন গুনার কথা না বলি, আর বললে পরে যেন ভালো কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে মোমেন মুসলিম, সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন ভালো কথাই বলতে পারি এবং মন্দ কথা যেন না বলি, আর প্রয়োজনে কথা বলি, আর নচেত আমরা চুপ থাকি, চুপ থাকলেও অনেক নিরাপত্তা পাওয়া যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।